نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সদ্য সভাপতি হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি আয়াতের তফসীর বা ব্যাখ্যা বোঝার জন্য, সহজে বোঝার জন্য ভূমিকা স্বরূপ কিছু কথা আগে আমাদের মনে রাখা দরকার। ভূমিকার কথাগুলি মনে থাকলে আয়াতের তফসীরটা বোঝা সহজ। ভূমিকার কথা হবে আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ মানব দানবকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এই কথাটা আয়াতের এই অর্থটা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করে। কাজেই ইবাদত কাকে বলে এটাও পরিষ্কারভাবে বোঝা দরকার। যথারীতি আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। আল্লাহ নামাজ পড়ার বিধান দিয়েছেন, তাই নামাজ একটা ইবাদত। রোজা রাখার বিধান দিয়েছেন, তাই রোজা রাখা একটা ইবাদত। দোয়া করার বিধান দিয়েছেন, তাই দোয়া করাও একটা ইবাদত। এভাবে যথারীতি আল্লাহর বিধান পালন করার নাম হলো ইবাদত। আর সকল ইবাদতের সমষ্টির নাম হলো ধর্ম। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, কুরআন তেলাওয়াত একটা ইবাদত, দোয়া একটা ইবাদত, দুরূদ পড়া একটা ইবাদত। ধর্ম কোনটা? সত্তার সমষ্টির নাম ধর্ম। সুতরাং এই কথা অনিবার্য সন্দেহাতীতভাবে প্রমাণিত যে আল্লাহ ধর্মের জন্যই মানুষ বানাইছে, ধর্ম পালন করার জন্যই আল্লাহ মানুষ বানাইছে। যে মানুষের জীবনে ধর্ম আছে সে মানুষ, যার জীবনে ধর্ম নাই সে মানুষ রূপী জন্ম। কিভাবে একটু আমরা বোঝার চেষ্টা করি, বলদ খিদার সময় খাইতে চায়, পেট বলে খেতে পারলেই তুষ্ট হয়, গাদা ক্লান্তির সময় ঘুমাইতে চায়, পিট বলে ঘুমাইতে পারলেই তুষ্ট হয়, কুকুর যৌবনের উত্তেজনার সময় কুকুরীর সাথে মিলতে চায়, মিলতে পারলেই তুষ্ট হয়। এই তিন কাজ কি মানুষ করে? কিদার বেলায় মানুষ খাইতে চায় কি? ক্লান্তির বেলায় ঘুমাইতে চায়? যৌবনের উত্তেজনা জাগ্রত হলে বিপরীত লিঙ্গের সাথে মিলতে চায়? যে তিন কাজের দ্বারা বলদ তুষ্ট হয়ে যায়, যে তিন কাজের দ্বারা গাধা তুষ্ট হয়ে যায়, যে তিন কাজের দ্বারা কুকুর তুষ্ট হয়ে যায়, এই তিন কাজের দ্বারা যে মানুষ তুষ্ট হয়ে যায়, এই মানুষে আর বলদে কোনো ব্যবধান থাকে না, এই মানুষে আর গাদায় কোনো ব্যবধান থাকে না, এই মানুষে আর কুকুরে কোনো ব্যবধান থাকে না। তাহলে মানুষে আর জানোয়ারে ব্যবধান কোথায়? একমাত্র এবাদতে। মানুষের জীবনে আল্লাহর এবাদত আছে, বলদের এবাদত নাই। মানুষের জীবনে আল্লাহর এবাদত আছে, ধর্ম আছে, গাদার ধর্ম নাই। মানুষের জীবনে ধর্ম পালনের বিধান আছে, কুত্তার জীবনে ধর্ম পালনের বিধান নাই। সুতরাং যে মানুষ হইয়া ধর্ম মানে না, তার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো ব্যবধান নাই। আমার কথা বুঝে থাকতে বলুন, মানুষই আর জানোয়ারে ব্যবধান কোন কাজে? একমাত্র ধর্ম পালন মানুষের জন্য, কোন জানোয়ারের জন্য ধর্ম পালনের বিধান নয়। শোনা যায় আজকাল ধর্মের বিরুদ্ধে বহুমুখী শয়তানি চক্রান্ত চলছে। বাংলাদেশের শতকরা 90 জন মুসলমান ইসলাম ধর্ম পালন করে, এদেরকে কটাক্ষ করে বলা হয় ধর্ম যারা পালন করতে চাও সৌদি আরব চলে যাও। আমি বলতে চাই, ধর্ম যারা মানো না, তারা মানুষের সমাজ ছেড়ে দিয়ে গরুর মাঠে চলে যাও। কারণ ধর্মই মানুষকে গরুর থেকে আলাদা করে, ধর্মই মানুষকে গাধার থেকে আলাদা করে, ধর্মই মানুষকে কুকুর থেকে আলাদা করে। এক কথায় মানুষের জন্যই ধর্ম, জানোয়ারের জন্য নয়। তাই যে মানুষের ধর্ম আছে তার মনুষ্যত্ব আছে, যে মানুষের ধর্ম নাই সে মানুষ নয় জানোয়ার। এখন প্রশ্ন হল, ধর্ম তো দুনিয়াতে অনেক আছে, কোন ধর্ম পালন করব? আমি এতক্ষণে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, মানুষে আর জানোয়ারের ব্যবধান হল ধর্ম পালনের। মানুষের ধর্ম আছে, জানোয়ারের ধর্ম নাই। মানুষের ধর্ম আছে, জানোয়ারের ধর্ম নাই। এখন বুঝাতে চেষ্টা করছি কোন ধর্ম পালন করে। দুনিয়াতে তো ধর্মের কোন অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম অন্য আয়াতে বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ আল্লাহ খুব পরিষ্কার ভাষায় বলছেন, ইসলাম ছাড়া আর কোন ধর্ম যারা পালন করবে, তাদের সে সমস্ত ধর্ম পালন কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা কিয়ামতের শেষ বিচারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। পরিষ্কার হলো ধর্ম কোনটা পালন করব? ইসলাম। এই ইসলাম ধর্মের বিরুদ্ধে বহুমুখী শয়তানি চক্রান্ত করার জন্য বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন আদা জল খেয়ে গেছে। ইসলাম ধর্মকে বাংলার জমিন থেকে বিদায় দেওয়ার জন্য, যেমন একটা উদাহরণ দিচ্ছি শুনুন, আপনাদের হয়তো অনেকে জেনে থাকবেন শুনে থাকবেন, বাংলাদেশে একটা সংগঠন আছে যার নাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেউ কেউ এই এই সংগঠনের নাম শুনেছেন কি? সংগঠনটার নাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এদের পক্ষ থেকে শতকরা 90 জন ইসলাম ধর্মাবলম্বী মুসলমানের বাংলাদেশে আন্দোলন চালানো হচ্ছে। ইসলাম ধর্মের বিধান মতে গরু জবাই হয় কুরবানি দিয়ে, এটা বন্ধ করে দেওয়ার জন্য। গরু জবাই ইসলাম ধর্মের অনুষ্ঠান, আর ফাটা বলি হিন্দু ধর্মের অনুষ্ঠান। কি জানেন তারা, গরু জবাই কোন ধর্মের অনুষ্ঠান আর ফাটা বলি হিন্দু ধর্মের অনুষ্ঠান? হিন্দুস্তানের সংখ্যাগরিষ্ঠ নাগরিক হিন্দু, তারা ফাটা বলি না। সংখ্যালঘু নাগরিক হিন্দুস্তানের মুসলমান, সেখানে তাদেরকে গরু জবাই করতে দেয় না। বাংলাদেশের সংখ্যাগুরু নাগরিক মুসলমান, সংখ্যালঘু নাগরিক হিন্দু, ভারতের সংখ্যাগুরুরা যেমনভাবে সংখ্যালঘুদের ধর্ম পালন করতে দেয় না, আমরা যদি তাদের মতো বাতিল ধর্মাবলম্বী হতাম, আমরাও সংখ্যাগুরু মুসলমানের দেশে কোনো হিন্দুকে পাটা বলি দিতে দিতাম না। আমার কথা কি অযৌক্তিক? তোমাদের দেশে যেহেতু মুসলমানকে গরু জবাই করতে দাও না, আমাদের দেশে তোমাদেরকে পাটা বলি দিতে দেব না। আমাদের দেশে যদি তোমাদের পাটা বলি দিতে হয়, তোমাদের দেশে আমাদের মুসলমানকে গরু জবাই করতে দিতে হবে। কিন্তু তাদের দেশের মুসলমানকে গরু জবাই করতে দেয় না, আমাদের দেশের হিন্দুকে পাটা বলি দিতে আমরা কেউ কোনোদিন বাধা দিই না। এখান থেকে এদের দৃষ্টতা চরমে পৌঁছেছে, এখান থেকে এদের দুঃসাহস সীমার বাইরে চলে গেছে। আমরা তাদের দেশের নিয়ম মতো উচিত ছিল আমরা আমাদের দেশে তাদের পাটা বলিতে বাধা দেব না, দেওয়ার কারণে এবার তারা আমাদের গরু জবাইয়ে বাধার সৃষ্টি করার চক্রান্ত চলাচ্ছে। দৃষ্টতার একটা সীমানা থাকা দরকার, দুঃসাহসের একটা সীমানা থাকা দরকার, ইত্রানির একটা সীমানা থাকা দরকার। আমার কথা বুঝে থাকলে বলুন, মানুষে আর জানুয়ারে ব্যবধান কোন কাজের দ্বারা? ধর্ম পালন। জানুয়ারের কোনো ধর্ম নাই, মানুষের ধর্ম। ধর্মকে উপহাস করে কোন কোন দর্মহীন জানোয়ার নাকি বলে যে ধর্ম যারা পালন করতে চাও সৌদি আরব চলে যাও। তাহলে আমিও বলবো ধর্মহীন জীবন যাপন যারা পালন করতে চাও পশু জানোয়ারের জঙ্গলে চলে যাও। প্রথম কথা হলো মানুষে আর জানোয়ারে ব্যবধান। দুই নম্বর কথা হলো ধর্ম কোনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য? একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র ইসলাম। গরু জবাই ইসলাম ধর্মের অনুষ্ঠান। এটাতে এখানে গরু জবাই যে দেশের সংখ্যাগুরু নাগরিক মুসলমান নয় সেই দেশে যারা গরু জবাইয়া বাধা দেয়, বাধা দিয়া প্রমাণ করে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আমরা শতকরা 90 জন মুসলমানের বাংলাদেশে অতি নগণ্য সংখ্যক হিন্দুদের পাটাবলিতে বাধা না দিয়া প্রমাণ করছি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে আছে। কথা বলুন, আমাদের দেশের কোন হিন্দুকে পাঠা বলিতে বাধা না দিয়া আমরা প্রমাণ করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে আছে। ভারতের মুসলমানদের গরু জবাইয়ে বাধা দিয়া হিন্দুরা প্রমাণ করেছে তাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। এখানে একটা প্রশ্ন দেখতে পারি, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম যেহেতু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের দেশের হিন্দুদের পাঠা বলিতে আমরা বাধা দিচ্ছি না কেন? পাঠাবলির ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম? অগ্রহণযোগ্য, বাধা দিচ্ছে না কেন? এতক্ষণ তো বুঝলেন বাধা না দিয়া আমরা কি প্রমাণ করেছি মুসলমানের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। ভারতের হিন্দুরা মুসলমানের গরু জবাইয়ে বাধা দিয়া কি প্রমাণ করেছে হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি না? এই পর্যন্তই শেষ না। হিন্দুরা ভারতের মসজিদ ভেঙ্গে ভেঙ্গে মন্দির নির্মাণ করে প্রমাণ করে দিয়েছে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আমরা বাংলাদেশের একটা মন্দিরেও আক্রমণ না করে প্রমাণ করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে আছে। আমার কথা বুঝে থাকলে বলতে পারবেন সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কার কাছে, নাই কার কাছে? ইসলাম ধর্মে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, যেহেতু এটা সত্য ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, যেহেতু সেটা বাতিল ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। হিন্দুদের ভারতের বাবরি মসজিদ ব্যঙ্গে চুরমার করে রামের মন্দির বানাইছে কারা? আমরা কি বাংলাদেশে হিন্দুদের কোন মন্দির ভেঙে মসজিদ বানাইছে? আপনারা বলতে পারবেন তারা মসজিদ ব্যঙ্গে মন্দির বানায় কেন, আমরা মন্দির ব্যঙ্গে মসজিদ বানাই না কেন? আমাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এই জন্য আমাদের দেশে থেকে দেখে পাঠা বলি দেওয়ার মন্দিরে গিয়ে পূজা করো বাধা দেই না। তোমাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, এই জন্য তোমাদের দেশের মুসলমানদের গরু জবাইয়ে বাধা দাও আর মসজিদ ভেঙ্গে মন্দির বানাও। কিসের প্রমাণ? বিষয়টা কি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন? বুঝে থাকতে বলুন, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কোথায়? সাম্প্রদায়িক সম্প্রীতি নাই কোথায়? মুসলমানদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, হিন্দুদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। কাজেই তোমরা যদি সরকারের কাছে দাবি জানাও গরু জবাই বন্ধ করা হোক, যুক্তিসঙ্গতভাবে আমরা সরকার কাছে দাবি জানাব পাঠাবলি বন্ধ করা হোক, তোমাদেরটা চলবে আর আমাদেরটা বন্ধ করা হোক, দেখ কেমন মজার সাম্প্রদায়িক সম্প্রীতি। বুঝেন কিছু? সাম্প্রদায়িক সম্প্রীতি না সাম্প্রদায়িক প্রতিহিংসা? সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, সাম্প্রদায়িক প্রতিহিংসা। আমাদের দেশে যদি শান্তিতে বাঁচতে চাও এই প্রতিহিংসা ছেড়ে যাও, ইসলামের শিক্ষা দেওয়া সাম্প্রদায়িক সম্প্রীতি শিখো, গ্রহণ করো। আরো আন্দোলন চলছে বর্তমান বাংলাদেশে, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য। এই শয়তানি যাওয়া এই সংগঠনই করতেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার জন্য বহুমুখী চক্রান্ত চলছে। আমি বলতে চাই, বাংলাদেশের সিংহবাদ জনগণের মাতৃভাষা কি? এই যুক্তিতে যদি রাষ্ট্রভাষা বাংলা হয় তাহলে বাংলাদেশের সিংহবাদ নাগরিকের ধর্ম কি? বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা হওয়ার যুক্তি কি? সিংহবাদ নাগরিকের মাতৃভাষা বাংলা, এই তো যুক্তি। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা হওয়ার যুক্তিটা কি? সিংহবাদ নাগরিকের মাতৃভাষা বাংলা। তাহলে সিংহবাদ, বাংলাদেশের সিংহবাদ নাগরিকের ধর্ম কোনটা? যেই যুক্তিতে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা হওয়া দরকার, একই যুক্তিতে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া দরকার। এটা হলো যুক্তির কথা। আল্লাহর কথা, মাইয়া তাবি গাইরাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ পালন করে কখনো তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা যদি কারো পছন্দ না হয় আমি বলবো তুমি পাকিস্তান যাও বাংলা ছাড়ো। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা যদি কারো ভালো না লাগে তুমি বাংলা ছাড়ো পাকিস্তান যাও। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম যদি কারো পছন্দ না হয় তুমিও বাংলা ছাড়ো দিল্লি যাও। বাংলাদেশের গরু জবাই যদি কারো পছন্দ না হয় ফাটাবলির দেশে যাও বাংলা ছাড়ো। এটা গরু জবাইয়ের ধর্ম পালনকারীদের দেশ, ফাটাবলির ধর্ম পালনকারীদের দেশ না। এখানে থেকে থেকে দৃষ্টতা যথেষ্ট প্রদর্শন করেছ, বেয়াদবির শেষ সীমানা করে ফেলেছ, মুসলমানের ধৈর্যের বাঁধ ভেঙে ফেল না, মুসলমানদের ধৈর্যের বাঁধ রক্ষা করার সুযোগ দাও, বেয়াদব একটু কম করো, দৃষ্টতা একটু কম দেখাও। বাকি রইল প্রশ্নটার জবাব। এতক্ষণে তো আমরা বুঝলাম ধর্ম কোনটা পালন করব? একমাত্র ইসলাম। তাহলে হিন্দুদের ফাটা বলিতে আমরা বাধা দেই না কেন? এটা কি ইসলামের সমর্থন করে? বাধা দেই না কেন? এই প্রশ্নের জবাব বাকি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দান করো। সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনের দিন, কেউ কারো ধর্ম পালনে বাধা দেবার অধিকার নাই। কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নেই। আল্লাহর সেই নির্দেশ পালনের জন্য আমরা তোমাদের ফাটাবলির বিরুদ্ধে কথা বলি না। আল্লাহর নির্দেশ পালনের জন্য তোমাদের ফাটাবলির বিরুদ্ধে কথা বলি না। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে তার ধর্ম তাকে স্বাধীনভাবে পালন করতে দাও। আমরা যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই যে বাংলাদেশে ফাটাবলি বন্ধ করা হোক, তাহলে আমাদের আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয়, আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয়। এই জন্য আমরা আমাদের সরকারের কাছে আবেদন করি না যে বাংলাদেশে পাটাবলি বন্ধ করা হোক, তোমাদের ধর্মীয় স্বাধীনতা থাকে না। আমাদের কোরআন সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করেছে। যেহেতু একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আরেকটা প্রশ্ন, আল্লাহ যেহেতু তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, এই জন্য আমরা ফাটা বলিতে বাধা দেই না। বাকি রইল আল্লাহ কেন অনুমতি দেন? একদিকে বলেন ইসলাম ছাড়া কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, অপরদিকে বলেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনের স্বাধীন, স্বাধীন হইয়া থাকলে গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্য না হলে স্বাধীনতা দেবেন কেন? এই প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের যখন পরীক্ষা নেওয়া, পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে বসে, তাদের প্রশ্নপত্র হাতে দিলে সব পরীক্ষার্থীর এই প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুল লেখে? যারা ভুল লেখে এদেরকে বাধা দিবার কোনো নিয়ম আছে? ভুল লেখলে লেখার স্বাধীনতা দিতে হয়? কেন ভুল লেখলে পাস করবে এই জন্য স্বাধীনতা দিতে হয়, না ফেল করা সত্ত্বেও স্বাধীনতা দিতে হয়? কেন? শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র যতই ভুল লেখুক, বাধা দেওয়ার নিয়ম নাই, পাস করবে এই জন্য নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করে, বাধা দেওয়ার নিয়ম নাই, জাহান্নাম থেকে রক্ষা পাবে এই জন্য না নিয়ম রক্ষার জন্য? কাজেই ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সেই ধর্মগুলি পালন করার স্বাধীনতা দিলেন কেন? নিয়ম রক্ষার জন্য। বোঝার জন্য আমি বলি, পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, যে কারণে দুনিয়াতে কোনো ভ্রান্ত ধর্মাবলম্বী তার ধর্ম পালনে বাধা দেওয়ার নিয়ম নাই, একই কারণে। কোনো পরীক্ষার্থী ছাত্র যদি বাধা দেওয়ার নিয়ম নাই এই কারণে বাধা দেওয়া হলো না বলে ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেমন তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, কি মনে করে? ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, এই সুযোগে ইচ্ছা মতো ভুল লেখল, তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই। ঠিক তেমনি বলে ফাটাবলির ধর্মে বাধা দেওয়ার নিয়ম নাই, তাই বলে যারা পাটাবলি দেবে এদের কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। ভূমিকা বুঝতে পারছেন? শেষ হল এখন যে আয়াত পড়ছিলাম, আয়াতের তর্জমা আর তফসীর শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, ইন্নাহু লাকুম আদুউ মুবীন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতের তর্জমা। আয়াতটা আল্লাহ নাযিল করেছিলেন একজন রাসূলের একজন বিশিষ্ট সাহাবি, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তার একটা ওই হক ধর্ম আর বাতিল ধর্মে জগা খিচুড়ি পাকাবার একটা পরিকল্পনার প্রতিবাদে, আমাদের সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা সত্য ধর্ম ইসলাম আর মূর্তি পূজার ধর্ম, বা সত্য ধর্ম ইসলাম আর বাতিল ধর্ম মূর্তি পূজা দুটারে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্তে লিপ্ত, শয়তানি চক্রান্তে যে লিপ্ত, এর প্রমাণ বড় বড় নেতৃস্থানীয় লোকেরা, বড় বড় শিক্ষিত লোকেরা দেশের বড় বড় রাষ্ট্রতে বিশাল বিশাল ব্যানার টানে, ব্যানারে লিখে দেয় ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা, দৃষ্টিতে পড়েছে? দেখেন কেউ ঈদুল আজহা ও দুর্গা পূজায় আমার ভূমিকা বুঝে থাকলে বলুন, দুর্গা পূজার ধর্মে আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? আল্লাহর যেখানে অনাস্থা সেখানে তার শুভেচ্ছা, এর ইমান আর কি পরিমাণ বাকি আছে? আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যার শুভেচ্ছা, দুর্গা পূজায় শুভেচ্ছা জানায় দুর্গাকে ভালো না লাগার কারণে, না দুর্গা ভালো লাগার কারণে? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারকু মাআমান আহাব্বা, দুনিয়াতে যারে যার ভালো লাগবে পরকালে তার সাথে তার হাসদ হবে। দুর্গা যাদের ভালো লাগে, দুর্গা যেখানে থাকবে পরকালে তারাও সেখানে থাকবে। দুর্গা থাকবে কোথায়? আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন, ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা যারা পূজা করো আর যে সমস্ত দেব দেবীর পূজা করো, উভয় পক্ষ জাহান্নামের লাকড়ি হবে, উভয় পক্ষ জাহান্নামের লাকড়ি হবে। তাহলে আয়াত আল্লাহর কোরআনের আয়াত বুঝে থাকতে বলুন, পরকালে দুর্গা থাকবে কোথায়? তাহলে দুর্গা যাদের ভালো লাগে, কেমনে বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন, যারে যার ভালো লাগে তার সাথে তার আসা, যারে যার ভালো লাগে তার সাথে তার আসা। তোমার দুর্গা ভালো লাগলে একশো বার গিয়ে দুর্গারে ভক্তি দাও, ঈদুল আজহা মিশাইয়া শয়তানি করো না, ঈদুল আজহা মিশাইয়া দুধে আর মুখে একত্র করো কেন? কাজেই ইসলামী কোনো অনুষ্ঠানকে পূজার কোনো অনুষ্ঠানের সাথে একাকী একাকার করার শয়তানিরা চক্রান্তটা কত বড় শয়তানি, এটা বোঝার জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীরটা আপনাদের বোঝা দরকার। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নামে রাসূলের একজন সাহাবী ছিলেন, ইনি ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলেন। আগে ছিলেন ইহুদি, পরে ছিলেন মুসলমান। তিনি ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন এবং তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন এবং তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। ইসলাম ধর্ম সত্য বুঝতে পারে, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে দেখলে দুইটা বিষয় এমন আছে যে ইসলামের বিধান রক্ষা করেও ইহুদি ধর্মের সাথে তাল মিলানির সুযোগ আছে। তাল মিলানি একেবারে বেশি শুদ্ধ বাংলায় বলবেন সামঞ্জস্য রক্ষা করা, সবাই সহজে বোঝার জন্য আমি বলছি তাল মিলানি, বেশি শুদ্ধ ভাষায় বললে বাংলায় বললে বলবেন সামঞ্জস্য রক্ষা করা। এমন দুইটা ব্যাপার আছে যে দুই ব্যাপারে ইসলামের বিধান ঠিক মতো পালন করেও ইহুদি ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করা যায়, তাল মিলানি যায়, এমন দুইটা ব্যাপার আছে। একটা ব্যাপার ইসলাম ধর্মে উটের গোশত খাইলেও গুণা নাই, না খাইলেও গুণা কি মনে করে না, ইসলাম ধর্মে উটের গোশত খাইলে গুণা না খাইলে গুণা, খাইলেও গুণা নাই না খাইলে গুণা। কাজে যারা উটের গোশত খায় তাদেরও ইসলাম নষ্ট হয় না, যারা উটের গোশত খায় না তাদেরও ইসলাম নষ্ট। কিন্তু ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া। এখান থেকে তিনি ভাবলেন আমি যদি উটের গোশত খাই না ইসলাম তো রক্ষা হল, ইহুদি ধর্মের সাথে ওর তাল মিলানি গেল, ইসলামও রক্ষা হল ইহুদি ধর্মের সাথেও তাল মিলানি গেল। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো শনিবারে মাসিক, ইসলাম ধর্মে শনিবারে মাছ শিকার করলেও গুণা নেই না করলে গুণা নেই নাকি জানেন আপনারা? শনিবারে মাছ শিকার করলে গুণা আছে, শনিবারে মাছ শিকার না করলে গুণা আছে, করলেও গুণা নাই না করলেও গুণা নাই? কিন্তু ইহুদি ধর্মে শনিবারে মাছ শিকার করলে গুণা। এখান থেকে তিনি ভাবলেন আমি যদি শনিবারে মাছ শিকার করি না আমার ইসলামও রক্ষা হল, ইহুদি ধর্মের সাথে তাল মিলানি গেল। এই দুইটা ইহুদি ধর্মের সাথে তাল মিলাবার জন্য তিনি উটের গোশত খান না, শনিবারে মাছ শিকার করেন। আল্লাহ আয়াত নাযিল করে বলেন তোমার উটের গোশত না খাওয়ার নাম ইসলাম নয়, তোমার উটের গোশত না খাওয়া হলো ইহুদি ধর্মের সাথে তাল মিলানির জন্য, ইসলামের জন্য নয়। তোমার শনিবারে মাছ শিকার না করা এটা ইসলাম নয় যে ইহুদি ধর্মের সাথে তাল মিলানি। তুমি শয়তানের এমন দোকায় পড়েছ যে তোমার ইসলামও রইল আর ইহুদি ধর্মের সাথেও তাল মিলানি গেল। এটারে উর্দু ভাষায় কয় খুদা বি খুশ রহে, খুশ রহে শয়তান বি নারাজ না হোক, আল্লাহও খুশি রইল শয়তানও বেজার হইল না, আল্লাহও খুশি রইল শয়তানও বেজার হইল। উঠের গোশত না খাইলে ইসলাম ঠিক থাকে, আল্লাহও খুশি রইল, খাই না কেন ইহুদি ধর্মের সাথে তাল মিলানির জন্য মানে শয়তানও বেজার হইল না। এইটাকে আল্লাহ বলেন শয়তানের হতাঙ্ক অনুসরণে তুমি শনিবারে মাছ শিকার করো না, শয়তান তোমার উঠের গোশত না খাওয়াটা ইসলামের বিধান পালন নয়, তোমার উঠের গোশত না খাওয়াটা শয়তানের হতাঙ্ক অনুসরণ। এখন আপনারা বলুন ইসলামের বিধান পালন করার পরও যদি বাতিল ধর্মের সাথে তাল মিলাইলে ইসলাম হয় না শয়তানি হয়, তাহলে যেই ধর্মকে ইসলাম অনাস্থা দিয়েছে সেই ধর্মের শুভেচ্ছা জানাইবে, আল্লাহরেও খুশি রাখল শয়তান দেও বেজার করলো না, আল্লাহকে অনাস্থা দিয়ে এই শয়তান রে খুশি করল। ওই লোকের উঠে গোশত না হওয়া আর এই লোকের দুর্গা পূজায় শুভেচ্ছা দেওয়া একই রকম না আকাশ পাতাল ব্যবধান? ওই লোকে উঠের গোশত খাইছে না এই বলে যে ইসলামে গুণা নয়, আর তুমি যে দুর্গা পূজায় শুভেচ্ছা দিছ এই ইসলামকে বিসর্জন দিয়া, ইসলামকে রক্ষা করেও যদি বাতিল ধর্মের সাথে তাল মিলাই দেয় যে ইসলাম হয় না, তাহলে ইসলামের বিধান বিসর্জন দিয়া বাতিল ধর্মের সাথে তাল মিলাইলে হয় নাকি? অবস্থা বুঝে থাকলে এবার বলুন সত্য ধর্ম ইসলামকে জগা খিচুড়ি পাকাবার জন্য আপনাদের সমাজে কত জঘন্যতম চক্রান্ত চলছে, সতর্ক আরো কিছুদিন পরে হওয়া দরকার, এখনই হওয়া দরকার, এখনই সতর্ক হওয়া দরকার। মানুষের আর পশুতে ব্যবধান ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম অন্য ধর্ম বাতিল, কিন্তু পালন করার স্বাধীনতা আছে, আমার জন্য না তাদের জন্য, আমার জন্য না তাদের জন্য, তাদের জন্য পালন করার স্বাধীনতা আছে, আমার জন্য শুভেচ্ছা জানাইলে আমার ইসলাম থাকে না, আমি যদি শুভেচ্ছা জানাই দিলে আমার ইসলাম খেলে না। আমাদের সমাজে কি পরিমাণ বেহায়া বেলাজা মুসলমান আছে, এর একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি, আমার আর কথা বলার মতো ক্ষমতা নেই। আমাদের সমাজে আজকাল কিছু মুসলমান হিন্দুদের পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়া পূজার মিঠাইও খায়, পূজার মিষ্টিও খায়। কোনো আলেম যদি জিজ্ঞেস করেন তুমি মুসলমান হইয়া পূজার মিষ্টি খাইতে গেলে কেমন, কয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে। বলুন এক ধর্মওয়ালা আরেক ধর্মের অনুষ্ঠানে শরীক হইয়া সাম্প্রীতিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার কথা আল্লাহ বলেছেন, না তাদের ধর্ম পালনে বাধা না দিয়া? তাহলে এটা কি এক ধর্মওয়ালা আরেক ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি, না হক বাতিলের জগা খিচুড়ি? হক বাতিলের জগা খিচুড়ি আমি বলতে চাই, এইটাই যদি সাম্প্রদায়িক সম্প্রীতি হয় যে হিন্দুদের পূজা মিষ্টি মুসলমানে খাইয়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, তাহলে মুসলমানের কুরবানির গরুর গোশত খাইয়া হিন্দুদেরও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। আজ পর্যন্ত কোন হিন্দু মুসলমানের কুরবানির গরুর গোশত খাইছে? কিন্তু আজ পর্যন্ত কোন মুসলমান হিন্দুদের পূজার মিষ্টি? এরা বেলা যা না তোমরা বেলা যা, তারা বেহায়া না তোমরা বেহায়া, ওরা বেগৈরত না তোমরা বেগৈরত, তোমরা এত বেহায়া কেন, তোমরা এত বেলা যা কেন, তোমরা এত বেগৈরত কেন? তোমাদের কুরবানির গরুর গোশত যদি হিন্দুরে খাওয়াইতে পারো না, হিন্দুদের পূজার মিষ্টি কোন লাজে খাইতে যাও? এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, হক বাতিলে জগা খিচুড়ি পাকাবার শয়তান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে একমাত্র সত্য ধর্ম ইসলাম আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে পালন করে আমাদের মনুষ্যত্ব রক্ষা করার তৌফিক দান করুন সবাই। বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।